বারো রে চলো যাই দূরে সুদূরে ও মাঝি তুমি বাদুরায় রে চলো যাই দূরে সুদূরে জলে নৌকা ভাসায় দিলি সুদূর দিগন্তে দাও বুঝি তোর ফিরল না রে ফিরল না তীরে ও মাঝি রে পরনে তোর ছেঁড়া কাপড় সাগর কি জানে হরে তোর আহার নাই রে মানুষ কি বোঝে মাঝি তুমি বৈঠা ধর রে চলো যাই দূরে সুদূরে একদিন হে মাঝি ভোর বেলা তোর ঘুম ভাঙিল কাঞ্চিলের ডাকে ওই ডাকে তোর মরণ আইব মানুষ কি জানে ও মাঝি রে জলে দেখো ভাসায় নিল কঠিন সমুদ্রে নাও বুঝি তোর ভাঙল তীরে সঙ্গে আইল মাঝি তুমি বৈঠা ধর রে চলো যাই দূরে সুদূরে ও মাঝি তুমি পাদুরায় রে চলো যাই দূরে সুদূরে যাই দূরে সুদূরে যাই